রাত দিন এমন দিন কখনো পৃথিবীতে আসে তুমি ছাড়া হৃদয় আমার কখনো কাউকে ভালোবাসেনি এমন জুড়ে কাছে দূরে আছো সারাক্ষণ এক সীমাহীন ভালোবাসায় ছুঁয়ে দিলে মন এক সীমাহীন ভালোবাসায় ছুঁয়ে দিলে মন উজার করে আমায় দিও আমার আকাশে সবটুকু নিয়ে সাগর হয়ে তুমি হৃদয় থেকে ভালোবাসা উজার করে আমায় দিও মন জুড়ে কাছে দূরে আছো সারাক্ষণ এক সীমাহীন ভালোবাসা ছুঁয়ে দিলে মন পৃথিবী সব সুখীর আধার মনে দিল আলো আমার থেকে অনেক বেশি তোমায় বাসি আমি ভালো তোমার পৃথিবী সব সুখীর আধার মনে দিল আলো আমার থেকে অনেক বেশি তোমায় বাসি আমি ভালো মন জুড়ে কাছে দূরে আছো সারাক্ষণ এক সীমাহীন ভালোবাসায় ছুঁয়ে দিলে মন এক সীমাহীন ভালোবাসায় ছুঁয়ে দিলে মন